নুসাল্লি আলা রাসূলিল করিম। মুহতারাম হাজিরিন, আমি গতকাল বলেছিলাম ইমানে মুফাসসালের উল্লেখিত ছয়টি কথা, যারা বিশ্বাস করেন তাদেরকেই মুমিন মুসলমান বলা হয়। আর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা অর্থাৎ মুমিন মুসলমানেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামী হবে, 1 দল মুসলমান জান্নাতি হবে। আপনারা কি বলতে পারেন 72 দল জাহান্নামী মুসলমান ছয় কথায় বিশ্বাসী নয়, জাহান্নামী হবে কেন? হ্যাঁ, মন গড়া ব্যাখ্যা মতে, আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতে, রসুল বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতে, কোরআন বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতে। একটিমাত্র মুসলমানের দল জান্নাতি হবে, এরা ছয় কথার কোনো কথা মন গড়া ব্যাখ্যা মতে গ্রহণ করে না। যেই ব্যাখ্যা নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত, যেই ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত, সেই ব্যাখ্যা মতে তারা ছয় কথা বিশ্বাস করে। এই জন্য জাহান্নামের জান্নাতে যাওয়ার মতো একটিমাত্র মুসলমানের দলকে আহলে সুন্নত ওয়াল জামাত বলা হয়। আহলে সুন্নত কথার অর্থ নবীর সুন্নতের অনুসারী, ওয়াল জামাত কথার অর্থ সাহাবাগণের জমাতের অনুসারী। আহলে সুন্নত অর্থ কি? নবীর সুন্নতের অনুসারী। ওয়াল জমাত কথার অর্থ কি? সাহাবায়ে কেরামের জমাতের অনুসারে। এখানে পরিষ্কার হয়ে গেল যে জান্নাতি মুসলমানের দলটার নাম আহলে সুন্নত ওয়াল জমাত, আহলে হাদিস নয়। আহলে সুন্নত ওয়াল জমাত হলো জান্নাতি মুসলমান, আহলে হাদিস জান্নাতি মুসলমান নয়। কথা পরিষ্কার হওয়া দরকার। রাসুল কি বলেছেন, যারা আমার হাদিসের অনুসারী হবে আর আমার সাহাবাগণের অনুসারী হবে, না যারা আমার সুন্নতের অনুসারী হবে? এখন কেউ যদি রাসুলের হাদিসের অনুসারী হওয়ার দাবি করে, নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেয়, তাহলে প্রশ্ন বাকি থাকে কি না যে তুমি যে হাদিসের অনুসারী, কোরআনের অনুসারী হবে কে? হাদিসের অনুসারী হওয়ার কারণে যদি তোমরা আহলে হাদিস হয়ে থাকো, তাহলে কোরআনের অনুসারী হবে কে? আহলে কোরআনরা গেল কোথায়? এই জন্য মুসলমান আহলে কোরআন হতে পারে না, মুসলমান আহলে হাদিস হতে পারে না, মুসলমান আহলে সুন্নত ওয়াল জামাত হতে পারে। আমি গতকাল বলেছি এই জাতীয় অনেক জরুরি কথা আছে, যেগুলি আমাদের পরিষ্কারভাবে সবিস্তারে জানা বোঝা দরকার, স্মরণ রাখা দরকার। এক বৎসরেই সব কথা বলে শেষ করা যাবে না, ইনশাআল্লাহ প্রতি বৎসরে বৎসরে আহলে সুন্নত ওয়াল জামাত পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হবে। আমি গুনাগার যদি আপনাদের খেদমতে থাকি, আমি সবগুলি কথা ধারাবাহিকভাবে আপনাদের সামনে সবিস্তারে তুলে ধরার চেষ্টা করব। আহলে হাদিস কথার দুটি অর্থ হতে পারে। আহলে হাদিস কথার একটি অর্থ হতে পারে যারা হাদিসের চর্চা করেন, হাদিসের চর্চা যারা করেন তাদেরকে আহলে হাদিস বলা হয়। হাদিসের চর্চা বলতে কি বুঝায়? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মর্ম হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত লোকদের চেহারাকে আল্লাহ উজ্জ্বল করে দেবেন, অর্থাৎ ওই সমস্ত লোকদেরকে আল্লাহ খুশি করে দেবেন যারা এক নম্বরে আমার হাদিস শুনলো, আমার হাদিস শিখলো। দুই নম্বরে আমার হাদিস সংরক্ষণ করলো, হেফাজত করলো। তিন নম্বরে আমার হাদিস বিনষ্ট হতে দিল না। চার নম্বরে আমার হাদিস অপরের কাছে পৌঁছে দিল। রাসূলের হাদিস নিজে শিখবে একটা কাজ, রাসূলের হাদিসকে সংরক্ষণ করবে দ্বিতীয় কাজ। সংরক্ষণের দুইটা পদ্ধতি আছে, হয়তো মুখস্থ করে সংরক্ষণ করবে, আর না হয় লিপিবদ্ধ করে সংরক্ষণ করবে। এটা হলো দুই নম্বর কাজ। তিন নম্বর কাজ হলো বিনষ্ট হতে দেবে না, অর্থাৎ মুখস্থ করে থাকলে ভুলে যাবে না, লিপিবদ্ধ করে থাকলে লিপিবদ্ধ হাদিসটা বিনষ্ট হতে দেবে না। চার নম্বর কাজ হলো হাদিসটা অপরের কাছে পৌঁছে দেবে। মুহাদ্দিসিন এর পরিভাষায় এই চার কাজ যারা করেন তারা হাদিসের চর্চা করেন। কত কাজের দ্বারা হাদিসের চর্চাকারী হয়? এক নম্বর নবীর হাদিস শিখবে, দুই নম্বর নবীর হাদিস হেফাজত করবে, তিন নম্বর নবীর হাদিসকে বিনষ্ট হওয়ার থেকে রক্ষা করবে, চার নম্বর নবীর হাদিস অপরের কাছে পৌঁছে দেবে। এই চার কাজ যারা করেন তাদেরকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় আহলে হাদিস বলা হয়। এই রকম আহলে হাদিস ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, এই রকম আহলে হাদিস ছিলেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহ, এই রকম আহলে হাদিস ছিলেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহ, এই রকম আহলে হাদিস ছিলেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহ। হাদিসের প্রসিদ্ধ যে সমস্ত কিতাবাদি আমরা বর্তমানে দেখতে পাই, এই সমস্ত হাদিসের কিতাবাদি যারা লিখেছেন তারা ওই চার কাজ করনেওয়ালা আহলে হাদিস ছিলেন। রাসুলের হাদিস নিজে শিখতেন, রাসুলের হাদিস হেফাজত করতেন, রাসুলের হাদিস বিনষ্ট হওয়ার থেকে রক্ষা করতেন, অপরের কাছে রাসুলের হাদিস পৌঁছে দিতেন। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন। হাদিস চর্চাকারীগণকে যে তাদের পরিভাষায় আহলে হাদিস বলা হয়, এই চর্চা কত কাজের মাধ্যমে? চার কাজের মাধ্যমে। আমাদের বর্তমান সমাজে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, রাসুলের হাদিস শিখে না চটি বই পড়ে, রাসুলের হাদিস মুখস্থ করে রাখে না লিখে রাখে, কোনোটাই না, রাসুলের হাদিস অপরের কাছে পৌঁছে দেয়, কোনোটাই না, হাদিসের দোহাই দিয়া সমাজে কতগুলি ফেতনার সৃষ্টি করে। তাহলে আহলে হাদিস কথার প্রথম অর্থ যে ছিল যে এই চার কাজের মাধ্যমে হাদিস চর্চায় জীবন ব্যয় করা, আমাদের সমাজের তথাকথিত আহলে হাদিসরা সেই আহলে হাদিস নয়। এরা কেন নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেয়? এরা বলে আহলে হাদিস কথার দুই নম্বর অর্থে আমরা আহলে হাদিস। যে কোনো জিনিসের দুই নম্বর তো দুই নম্বরই, দুই নম্বরটা কি এক নম্বর না দুই নম্বরই? তাইলে এরা এক নম্বর আহলে হাদিস না দুই নম্বরই আহলে হাদিস? এবার শুনুন, দুই নম্বরই আহলে হাদিস কাকে বলে? এরা বলে আমরা আবু হানিফার কথা মানি না, ইমাম শাফিঈর কথা মানি না, ইমাম মালিকের কথা মতো আমল করি না, ইমাম আহমদ বিন হাম্বলের কথা মতো আমল করি না, হাদিসে যা উল্লেখ আছে তা আমল করি, এই অর্থে আমরা আহলে হাদিস। হাদিস চার কাজের মাধ্যমে হাদিসের চর্চা করে আহলে হাদিস, না হাদিসে যা আছে তা আমল করে আহলে হাদিস? হাদিসে যা আছে তা আমল করে আহলে হাদিস। প্রথম প্রশ্ন হলো, তুমি যে হাদিসে যা আছে তা আমল করো, কোরআনে যা আছে তা আমল করবে কে? কথা বুঝেন কিনা দেখুন। একজন মুসলমান প্রথমেই হাদিস আমল করতে যাবে না প্রথমে কোরআন আমল করতে যাবে? তুমি কোরআন রেখে হাদিস আমল করতে গেলা কেন? তাহলে কোরআন রাখবে কোথায়? বুঝে দেখলে বলুন, মুসলমান আগেই হাদিস আমল করতে যাবে না আগে কোরআন আমল করতে যাবে? আচ্ছা, কোরআনের একটা বিধানের কথা আমি আপনাদেরকে বলি, আপনারা কিভাবে কোরআন আমল করবেন, মজহাব না মানে, এটা একটু বোঝা দরকার। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন ত্বআমু মিসকিন, এর অর্থ হলো যারা রমজান মাসে রোজা রাখতে পারে, রমজান মাসে রোজা রাখার শারীরিক সামর্থ্য যারা আছে, যারা রোজা রাখতে সক্ষম, তারাও যদি রোজা না রেখে বিনিময়ে ফিদিয়া প্রদান করে দেয় তবুও চলবে। আপনারা কি মনে করেন, ঠিকই চলবে? এলে কোরআন আমল করবা কিভাবে, কোরআন আমল করবা কিভাবে? কোরআনের এই আয়াত আমল করা না করার ব্যাপারটা আমাদের মজহাবের ইমামগণের কাছে শিখতে হবে। মজহাবের ইমামগণ বলে দিছেন এই আয়াতের বিধানটা কিছুদিনের জন্য সাময়িক বিধান ছিল, কিছুদিন অতিক্রম হয়ে যাওয়ার পর আয়াতের বিধানের মেয়াদ যখন শেষ হয়ে গেছে তখন এই আয়াতের বিধান আর পালন করার কার্যকারিতা বাকি নাই, এই আয়াতের বিধান এখন রহিত। কোরআনে আয়াত রয়ে গেছে, বিধান রহিত হয়ে গেছে, আয়াত রয়ে গেছে, বিধান রহিত হয়ে গেছে। কাজেই কোরআনে যা আছে তা আমল করি এরকম দাবি কোনো মুসলমানের হতে পারে না। তেমনিভাবে হাদিসে যা আছে তা আমল করবে এমন দাবি কোনো মুসলমানের হতে পারে না। যেমন হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয় বিবি একত্রে ছিলেন। আপনারা কি জানেন রাসূলের ঘরে বিবি কতজন ছিলেন? নয় জন। হাদিসে আছে কি নাই? সহিহ হাদিসে আছে। এটাও আরেক বিভ্রান্তি। এই লা মযহাবিরা যারা নিজেদেরকে আহলে হাদিস নামে পরিচয় দেয়, এরা কথায় কথায় সহিহ হাদিসের দোহাই দেয়। এই জন্য সহি হাদিস সম্পর্কেও এরা আপনাদেরকে যে ভুল বুঝায়, এই ভুল বুঝাবুঝির থেকেও আপনাদের ইমান আমল হেফাজত হওয়া দরকার। কাজে আমার মূল কথা বাকি রেখে এখানে সহি হাদিস সম্পর্কে একটু পরিষ্কার ধারণা দিচ্ছি আপনাদের। সহি হাদিস কাকে বলে এই প্রশ্নের জবাব বুঝার যোগ্যতা অর্জন করার জন্য আমাদের দেশের প্রচলিত মাদ্রাসাগুলিতে কমপক্ষে একাধারে 10টি বৎসর লেখাপড়া করতে হয়। একটা না 10 বৎসর মাদ্রাসায় যে লেখাপড়া করবে না তার সহি হাদিস বুঝার যোগ্যতাই অর্জন হবে না। সহি হাদিস কাকে বলে? কিন্তু লা মযহাবিরা যেহেতু সহি হাদিসের দোহাই তুলে, যারা মাদ্রাসায় লেখাপড়া করেননি তাদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি করে দিয়েছে, বাধ্য হয়ে আমরা মোটামুটিভাবে হলেও সহি হাদিস সম্পর্কে আপনাদের ধারণা দিতে বাধ্য হয়েছে। প্রথমেই আমরা স্মরণ রাখি রাসুলের তিনটা জিনিসকে রাসুলের হাদিস বলা হয়। কতটা জিনিসকে? রাসুলের কথাকে রাসুলের হাদিস বলা হয়, রাসুলের কাজকে রাসুলের হাদিস বলা হয়, রাসুলের সমর্থনকে রাসুলের হাদিস বলা হয়। রাসুলের কাজ, রাসুলের কথা, রাসুলের কাজ, রাসুলের সমর্থন, এই তিনটা জিনিসের নাম রাসুলের হাদিস। রাসুলের এই হাদিসগুলি, হাদিসের কিতাবগুলি যথারীতি সংকলিত হওয়ার পূর্ব পর্যন্ত সর্বযুগের উম্মতের হাতে পৌঁছেছে একদল বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে। রাসুলের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন সাহাবাগণ, সাহাবাগণের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তাবেইন, তাবেইনের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তাবেইন, তাবে তাবেইন, তাদের কাছ থেকে তাদের ছাত্রগণ, তাদের কাছ থেকে তাদের ছাত্রগণ। এইভাবে ছাত্র পরম্পরায় রাসুলের হাদিসগুলি সর্বযুগের উম্মতের কাছে পৌঁছেছে। এবার বলুন তো, রাসুলের হাদিস বর্ণনাকারীদের জন্য কোনো যোগ্যতার দরকার আছে কি নাই? অনেকগুলি যোগ্যতার দরকার হয় রাসুলের হাদিসগুলি বর্ণনা করার জন্য। এই যোগ্যতা সর্বলোকের এক সমান হয় না, কোন একটা যোগ্যতা সর্বলোকের এক সমান হয় না, নাকি বলেন? এক সমান হয়, সমান হয় না। তাই রাসুলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করা হয়েছে। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। বলুন, অযোগ্য না নিম্নতম যোগ্যতা সম্পন্ন? উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস বলা হয়। ইলমে হাদিসের পরিভাষায় আবিদানি করতে সহি অর্থ শুদ্ধ, আবিদানি করতে সহি অর্থ। বলুন তো, সহি হাদিস অর্থ কি শুদ্ধ হাদিস না উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিস? তাইলে যারা হাদিস বুজার যোগ্যতা অর্জন করার মতো লেখাপড়া মাদ্রাসায় করেনি, ওদের সামনে সহি হাদিস বলতে ওরা কি ফারিবাসী করত বুঝে না আবিদানি করত বুঝে? ওরা তো মনে করে সহি হাদিস মানে শুদ্ধ হাদিস। তাহলে যে হাদিসগুলি সহি নয় সেইগুলি নিশ্চয়ই ভুল। এবার আমি জিজ্ঞেস করি, এ লা মাযহাবিরা, তোমরা যে সহি হাদিস মানো আর কোনো হাদিস মানো না, কার কাছে বলো কথাটা? যারা সহি হাদিস বোঝার যোগ্যতা রাখে না তাদের কাছে বলো। তারা তো সহি হাদিস বলতে শুদ্ধ হাদিস বুঝে, আর শুদ্ধ নয় যা তাকে ভুল বুঝে। তাহলে এবার বলো, তোমাদের নবী ভুল কথা কতটা বলেছিলেন? আপনাদের নবী কতটা ভুল কথা বলেছিলেন? তাহলে শুধু সহি হাদিস মানবেন, অন্যগুলি মানবেন না কেন? অন্যগুলি কি আপনাদের নবীর হাদিস নয়? কাজেই সহি হাদিস মানি আর কোনো হাদিস মানি না, এইটা কোনো আহলে হাদিসের কথা হতে পারে না, এটা কোনো আহলে এলেমের কথা হতে পারে না, এটা একটা শয়তানি বিভ্রান্তিকের কথা ছাড়া আর কিছু নয়। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। কেমন যোগ্যতা সম্পন্ন এদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। হাসান শব্দের আবিদানি করত সুন্দর, হাসান হাদিস কথার আবিদানি করতে সুন্দর হাদিস। তাহলে যে হাদিসগুলি হাদিস সহি নয় হাসান নয়, ওইগুলি বেসুন্দর হাদিস। তাহলে বলো, তোমার নবী বেসুন্দর কথা কতটা বলেছিলেন? তাহলে সহি হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, এইগুলি কি আবিদানি করতে ব্যবহৃত না বিশেষ পরিভাষায়? পরিভাষাগুলি যারা মাদ্রাসায় পড়ে না তারা জানে না বুঝে না, এদের কাছে সহি হাদিসের দোহাই দেওয়া একটা শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে, অযোগ্য না নিম্নতম যোগ্যতা, এদের বর্ণিত হাদিসকে এলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলা হয়। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। বলুন, শাব্দিক অর্থে জয়ীফ হাদিস বলা হয়? আপনাদের নবী দুর্বল কথা জীবনে কটা বলেছিলেন? তাইলে জয়ীফ হাদিস বলতে তুমি নিজেই কি গুড়ার ডিম বোঝো? আর মানুষকেই জয়ীফ হাদিস বলে কি গুড়ার ডিম বোঝাতে চাও? এজন্য এদের দুঃখাবাজির থেকে নিজেদের ইমান আমল হেফাজতের জন্য অন্তত এখন সর্বস্তরের মুসলমানের জানা থাকতে হবে, সহি হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস এইগুলি আবিদানি করতে ব্যবহৃত নয়, এলমে হাদিসের বিশেষ পরিভাষায় ব্যবহৃত। সহি হাদিস অর্থ এই হাদিসের বর্ণনাকারীগণ উত্তম যোগ্যতা সম্পন্ন, হাসান হাদিস অর্থ এই হাদিসের বর্ণনাকারীগণ মধ্যম যোগ্যতা সম্পন্ন, জয়ীফ হাদিস অর্থ এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে অনেক অনেকের যোগ্যতা নিম্নতম যোগ্যতা আছে। এবার কোন হাদিস কোন কাজে লাগে? মুসলমানের আকিদা বিশ্বাস প্রমাণের জন্য সহি হাদিসের দরকার হয়, আর হাসান হাদিস আমল প্রমাণের জন্য হাসান হাদিস যথেষ্ট হয়। বলুন, আকিদা প্রমাণের জন্য কোন হাদিসের দরকার হয় আর হাসান হাদিস আমল প্রমাণের জন্য যথেষ্ট? আমল প্রমাণের জন্য হাসান হাদিস যথেষ্ট, আর বিশেষ এক প্রকারের জয়ীফ হাদিসের দ্বারা আমলের ফজিলত প্রমাণিত হয়। ফজিলত প্রমাণ করার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট, আমল প্রমাণ করার জন্য হাসান হাদিস যথেষ্ট, আকিদা প্রমাণের জন্য শুধু সহি হাদিসের দরকার হয়। এবার বলুন আপনারা কোন হাদিস মানবেন কোন হাদিস মানবেন না? সব হাদিস মানতে হবে, আকিদার বেলায় সহি হাদিস মানতে হবে, আমলের বেলায় হাসান হাদিস মানতে হবে, ফজিলতের বেলায় জয়ীফ হাদিসও মানতে হবে। কাজেই লামাজাবিরা যে একটা দুঃখাবাদী স্লোগান উঠাইল যে আমরা সহি হাদিস হলে মানি আর কোনো হাদিস মানি না, বলুন এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে? গেল একটা ব্যাপার। এবার দেখুন সহি হাদিসে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ইসলামের ঘরে একত্রে বিবি নয়জন রেখেছিলেন। নবীর ঘরে বিবি কতজন ছিলেন? জয়ীফ হাদিসে আছে, হাসান হাদিসে আছে না সহি হাদিসে আছে? তোমরা তো সহি হাদিসে আছে তাই আমল করবা, এই জন্য আহলে হাদিস। বাপের বেটা হইলে এখন আহলে হাদিস প্রমাণ করো, বাপের বেটা হইলে এখন সহি হাদিস মানা প্রমাণ করো। তোমরা তো সহি হাদিসে যা আছে তা আমল করবা, সহি হাদিসে আছে রসুলের ঘরে নয় বিবি ছিলেন, তুমিও যদি ঘরে নয় বিবি রাখা হালাল মনে করো তুমি মুসলমান হতে পারো না। সুতরাং হাদিসে যা আছে তা আমল করবো এই অর্থে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না। হাদিসে যা আছে তাই আমল করবো এই অর্থে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না। হ্যাঁ, সমস্ত মুসলমান আহলে সুন্নত হতে পারে। হাদিসে আর সুন্নতে পার্থক্য কি? রাসুলের যে কোনো কথাকেই হাদিস বলা হয়, রাসুলের যে কোনো কাজকেই হাদিস বলা হয়, রাসুলের যে কোনো সমর্থনকেই হাদিস বলা হয়, কিন্তু যেই হাদিস উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় শুধুমাত্র সেই হাদিসকে সুন্নত বলা হয়। যে হাদিস উম্মতের জন্য অনুসরণীয় নয়, যে হাদিস উম্মতের জন্য অনুকরণীয় নয় সেটাকে হাদিস বলা হয়, সুন্নত বলা যায় না। আমার কথাগুলি বোঝা থাকলে বলুন তো, কোনো মুসলমান হাদিসে যা আছে তা আমল করব এই দাবিতে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না আহলে সুন্নত হতে পারে? আমার কথা বুঝে থাকলে বলুন, মুসলমান আহলে হাদিস হয় না আহলে সুন্নত হয়? এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতের যারা আমার সুন্নত এবং আমার সাহাবাগণের জমাত এর অনুসরণকারী হবে তারা জান্নাতি মুসলমান হবে। রসুল বলেননি যারা আমার হাদিসের অনুসারী হবে তারা জান্নাতি হবে, রসুল বলেন যারা আমার সুন্নতের অনুসারী হবে তারা জান্নাতি হবে। বলুন, হাদিস অনুসরণ করলে জান্নাতি হয় না সুন্নত অনুসরণ করলে জান্নাতি হয়? এর উদাহরণ হলো এরকম, ফার্মেসিতে সব রকমের ঔষধ কিনতে পাওয়া যায়, ফার্মেসিতে সর্বরোগের ঔষধ, যে কোনো ফার্মেসিতে যে কোনো রোগের ঔষধ হয়তো কিনতে পাওয়া যায়, কিন্তু রুগী কি ফার্মেসিতে যত ঔষধ কিনতে পাওয়া যায় সবগুলি কিনে খাবে না ডাক্তার প্রেসক্রিপশনে যা লিখেছেন তা খাবে? তাহলে ফার্মেসিতে এত ঔষধ কেন? আমার জন্য যদি এই পাঁচটা ওষুধ ডাক্তার লিখে দিয়েছেন, এইগুলি ছাড়া অন্য ওষুধ যদি আমি খাইতে না পারি তাহলে ফার্মেসিতে এত ঔষধ কেন? এই প্রশ্নের যেই জবাব, হাদিসে যা কিছু আমল উল্লেখ আছে তা যদি আমল করতে না পারি তাহলে বান্দারে এত হাদিস কেন? যেমনভাবে ফার্মেসিতে ঔষধ জমা থাকলেই রুগী ইচ্ছা মতে খেতে পারে না ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া, ঠিক তেমনিভাবে কোরআনে যা কিছু আছে সবগুলি কোনো মুসলমান আমল করতে পারে না আবু হানিফার প্রেসক্রিপশন ছাড়া, ইমাম শাফিঈর ব্যবস্থাপত্র ছাড়া। কোরআনের কোন কথা আমল করবে মুসলমান আর কোন কথা আমলের জন্য নয়, হাদিসের কোন কথা আমল করবে মুসলমান আর কোন কথা আমলের জন্য নয়, এটা তুমি বুঝবা না, এটা আবু হানিফা বুঝে, এটা তুমি বুঝবা না, এটা ইমাম শাফিঈ বুঝে। ফার্মেসিতে পয়সা দিলেই যে কোনো ঔষধ কিনতে পাওয়া যায়, কিন্তু তুমি কোনটা খাবে কোনটা খাবে না সেটা তুমি বুঝো না, সেটা MBBS ডাক্তার বুঝে। কাজেই ফার্মেসিতে ঔষধের ভান্ডার থাকা সত্ত্বেও যেমনভাবে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া রুগী ইচ্ছা মতো ঔষধ খেতে পারে না, যদি কোনো রুগী ইচ্ছা মতো ঔষধ কিনে আর খায় তাহলে তার মরণ ছাড়া গতি নাই, ঠিক তেমনিভাবে হাদিস কোরআনের ভান্ডারে যত কথা আছে আবু হানিফার প্রেসক্রিপশন ছাড়া, ইমাম শাফিঈর ব্যবস্থাপত্র ছাড়া, নিজের ইচ্ছা মতো যদি আমল করতে থাকে তাহলে তার ইমান ধ্বংস হওয়া ছাড়া উপায় থাকবে না। এর উদাহরণ কোরআনের আয়াতে আছে, রোজা রাখার সামর্থ্য যার আছে সেও যদি রোজা না রেখে ফিদিয়া দিয়ে দেয় তাহলে চলবে। কথাটা কোরআনের বিধানের ভান্ডারে আছে কি নাই, কিন্তু এটা পালন এখনো পালনযোগ্য না রহিত সেটা কোরআনে উল্লেখ নাই, সেটা এই চার মজাবের চার ইমামের চার মজাবে উল্লেখ আছে। বলুন আয়াতটা আমল করার যোগ্য এখনো আছে কি নাই, তা কোরআনেই উল্লেখ আছে না চার ইমামের চার মজাবে উল্লেখ আছে? তাহলে কোরআনের কোন কথা পালন করার যোগ্য, কোন কথা পালন করার যোগ্য নয়, হাদিসের কোন কথা অনুসরণযোগ্য, কোন কথা অনুসরণযোগ্য নয়, এটা যে কোনো মুসলমান বুঝে না মজহাবের ইমামগণ বুঝে? সুতরাং যারা বুঝে না তাদের জন্য, যারা বুঝে তাদের অনুসরণ করা ফরজ। এই মর্মে আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা জানো না তারা, যারা জানে তাদের অনুসরণ করো। তাহলে যারা জানে না এদের জন্য, যারা জানে তাদের অনুসরণ করা ফরজ কি না? তাহলে যারা মজহাবের ইমাম নয় তারা জানে না কোন আয়াত কিভাবে আমল করতে হবে, যারা মজহাবের ইমাম নয় তারা জানে না কোন হাদিস কখন আমল কিভাবে আমল করতে হবে, আর যারা জানে না তাদের জন্য ফরজ কি, যারা জানে তাদের অনুসরণ করা। সুতরাং আবু হানিফা জানতেন আমি জানি না, ইমাম শাফি জানতেন আমি জানি না, ইমাম মালিক জানতেন আমি জানি না, ইমাম আহমদ বিন হাম্বল জানতেন আমি জানি না, আমার জন্য তাদের কোনো একজনকে অনুসরণ করা অনুকরণ করা ফরজ, এই ফরজ পালন করার নাম ওই মজহাব মানা। গেল কোরআনে কোন আয়াত আছে কিন্তু বিধান পালন করার এখন আর পালনীয় নয়। রমজান মাসে যেই লোকের রোজা রাখার সামর্থ্য আছে সেও ফিদিয়া দিলে চলবে এমন আয়াত কোরআনে আছে কি নাই, এটা কি আমল করার যোগ্য না রহিত? এই রহিত কথাটা জানবো কোরআনের আরেক আয়াতে না ইমামগণের মজহাবে? ইমামগণের মজহাবে। তুমি যদি মজহাব মানো না তাহলে তুমি জানতেই পারবে না যে ই আয়াতের বিধান পালনযোগ্য নয় সেটা রহিত। অনুরূপভাবে সহি হাদিসে উল্লেখ আছে, কথাগুলি পরিষ্কারভাবে বোঝার জন্য আমি আগেই মোটামুটিভাবে সহি হাদিস কাকে বলে, হাসান হাদিস কাকে বলে, জয়ীফ হাদিস কাকে বলে পরিষ্কার আপনাদেরকে বলে দিয়েছি। সহি হাদিসে উল্লেখ আছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক বিয়েকে অনুমোদন প্রদান করেছেন। সাময়িক বিয়া কাকে বলে? সাময়িক বিয়া বলে একটা পুরুষ একটা নারীকে বলবে আমি তোমাকে এত টাকার বিনিময়ে এতটুকু সময়ের জন্য বিয়ে করলাম, তোমাকে পাঁচশো টাকার বিনিময়ে এক রাতের জন্য বিয়ে করলাম, তোমাকে 5,000 টাকার বিনিময়ে এক মাসের জন্য বিয়ে করলাম, তোমাকে 50,00,000 টাকার বিনিময়ে এক বৎসরের জন্য বিয়ে করলাম। নির্ধারিত অর্থের বিনিময়ে সুনির্দিষ্ট সময়ের জন্য বিয়ে করাকে হাদিসের ভাষায় সাময়িক বিয়ে বলা হয়। সহি হাদিসে আছে রাসুল সাময়িক বিয়ের অনুমোদন করেছেন, সাময়িক বিয়ের অনুমোদন করেছেন। জয়ীফ হাদিসে আছে, হাসান হাদিসে আছে না সহি হাদিসে আছে? হানাফি মজাব মতে, শাফি মজাব মতে, মালিকি মজাব মতে, হাম্বলি মজাব মতে এই হাদিসের বিধান পালন করা বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য হারাম। এই হাদিসের বিধান পালন করা সমস্ত মুসলমানদের জন্য হারাম। তোমরা না বলে হাদিসে যা আছে তা আমল করবা, বাফের বেটা হইলে আমল করো, বুঝে থাকতে বলুন, হাদিসে যা আছে তাই কোনো মুসলমান আমল করতে পারে? তাহলে কোন হাদিস মতে আমল করবেন আর কোন আয়াত মতে আমল করবেন, কোন হাদিস মতে আমল করা যাবে না কোন আয়াত মতো আমল করা যাবে না, সেটা আপনারা জানেন না মজহাবের ইমামগণ জানে? তুমি তো মজাব মানোই না, কাজেই নিজেও বুঝো না, যারা বুঝে তাদেরকে মানো না, তোমার জাহান্নামে যাওয়া ছাড়া গতি নাই। এজন্য বলছিলাম 72 দল মুসলমান জাহান্নামী হবে, মনে আছে কথা? 1 দল মুসলমান জান্নাতি হবে। জান্নাতি মুসলমানটার দলটার নাম আহলে হাদিস না আহলে সুন্নত? এবার বুঝে থাকলে বলুন মুসলমান আহলে হাদিস হয় না আহলে সুন্নত হয়? হাদিসে যা আছে তা আমল করবে এই দাবিতে যদি কোনো মুসলমান আহলে হাদিস হতে চায়, আহলে হাদিস হওয়া দূরের কথা, মুসলমান থাকতে পারবে না? মুসলমান থাকতে পারবে না। হাদিসে আছে, সহি হাদিসে আছে নবীর ঘরে 9 বিবি ছিলেন। এটা যদি বর্তমান দুনিয়ার কোনো মুসলমান নিজে আমল করা হালাল মনে করে সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। আমার কথা বুঝে থাকলে বলুন, হাদিসে যা আছে তাই কোনো মুসলমান আমল করতে পারে? কোরআনে যা আছে তাই কোনো মুসলমান আমল করতে পারে? তাহলে কোনটা আমল করবে, কোনটা আমল করবে না, কোনটা আমল যোগ্য, কোনটা আমল যোগ্য নয়, সেটা সঠিক বই পড়ে যারা তারা বুঝবে, না মজহাবের ইমামগণ বুঝতেন? আল্লাহ কোরআনে কি বলেছেন, তোমরা যারা বুঝো না তারা যারা বুঝে তাদের অনুসরণ করো, যারা বুঝে না তারা যারা বুঝে তাদের অনুসরণ করো। আরেকটা উদাহরণ দিচ্ছি, শুনুন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাক প্রাপ্ত নারীরা তিন কুরু সময় অপেক্ষা করার পর ভিন্ন স্বামী গ্রহণ করবে। আপনারা কি জানেন, একটা নারীকে তালাক দেওয়ার মাত্রই ভিন্ন স্বামী গ্রহণ করতে পারে না কিছুদিন অপেক্ষা করতে হয়? কতদিন অপেক্ষা করবে এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন সালাসাতা কুরু, তিন কুরু সময়। কুরু কোরআনের ভাষা, এর দুইটা অর্থ আছে। একটা অর্থ হল নারীদের মাসিক ঋতুস্রাবে আক্রান্ত হওয়ার পর যখন নাপাক থাকে, এই নাপাক সময়টাকেও কুরু বলা হয়। আর একটা অর্থ হল মাসিক ঋতু বন্ধ হয়ে যাওয়ার পর যখন নারী পবিত্র হয়, সেই পবিত্র সময়টাকেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। মাসিক ঋতুস্রাবকালীন অপবিত্র সময়কেও কোরআনের ভাষায় কুরু বলা হয়, মাসিক ঋতু বন্ধ হওয়ার পর পবিত্র থাকাকালীন সময়কেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, এখানে আমরা কুরু শব্দকে পবিত্র অর্থে গ্রহণ করব, পবিত্র অর্থে গ্রহণ করব। তিনটা পবিত্রতা পার হলে নারী ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে, এটাই ইমাম শাফিঈর মাযহাব। কোরআন বিরোধী না কোরআনের শব্দার্থ মোতাবেক? কোরআনের শব্দার্থ মোতাবেক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনটা পবিত্রতার অর্থ গণ্য করলে সরল সোজাভাবে গ্রহণ গণ্য করা যেতে পারে, কিন্তু গভীর দৃষ্টিতে লক্ষ্য করলে দেখা যাবে যে তিনটা পবিত্রতার অর্থ গণ্য করলে এই নারীর ইদ্দত দীর্ঘায়িত হয়, নারীর স্বার্থ বিরোধী হয়। যেহেতু এই শব্দের আরেকটা অর্থ, কোরআনের শব্দেরই আরেকটা অর্থ আছে অপবিত্রতা, এই কুরু শব্দের অর্থ অপবিত্রতা গণ্য করলে নারীর ইদ্দত পালন অনেকাংশে সহজ হয়। সুতরাং কোরআনের অর্থে যেহেতু আছে, আমরা সহজ অর্থটা বাদ দিয়ে কঠিন অর্থটা গ্রহণ করব কেন? এই যুক্তিতে ইমাম আবু হানিফা বলেন, এখানে কুরু শব্দকে আমরা অপবিত্রতা অর্থ অর্থে গণ্য করব। সুতরাং হানাফি মাযহাব মতে তালাকপ্রাপ্ত নারী তিন অপবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে, আর শাফিঈ মাযহাব মতে তালাকপ্রাপ্ত নারী তিন পবিত্রতা অতিক্রান্ত হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে। সুতরাং আমার কথা বুঝে থাকলে বলুন, কোন মজাবটা কোরআন বিরোধী হলো না? উভয়টা মজাব কোরআন ভিত্তিক, কোরআন ভিত্তিক। তোমরা যারা হানাফি মজাব মানো না, শাফি মজাব মানো না, তোমাদের কোনো নারীকে তালাক দিলে তিন পবিত্রতা পার হলেও বিয়া দিতে পারবে না যেহেতু শাফি মজাব মানো না, তিন অপবিত্রতা পার হলেও বিয়া দিতে পারবে না যেহেতু হানাফি মজাব মানো না। সুতরাং তোমাদের কোনো নারী তালাকপ্রাপ্ত হলে জিন্দেগিতে আর বিয়া দেওয়ার কোনো উপায় বাকি নাই। বুঝে থাকতে বলুন, কোরআন হাদিস মানা যায় মজহাব না মানলে? না, কোরআন হাদিস মানার সরল ব্যবস্থাই মজহাব। কোরআন হাদিস মতো আমল করার সবচেয়ে সহজ ব্যবস্থা মজহাব। যে মজহাব মানে না তার কোরআন মানারও কোনো পথ নাই, যে মজহাব মানে না তার হাদিস মানারও কোনো পথ নাই। এই জন্য বলেছিলাম, মুসলমান আহলে কোরআনও হতে পারে না, মুসলমান আহলে হাদিসও হতে পারে না, মুসলমান শুধুমাত্র আহলে সুন্নত হতে পারে। আমাদের বর্তমান সমাজে যারা যারা মজহাবের বিরুদ্ধাচরণের স্বার্থে নিজেদেরকে নিজেরা আহলে হাদিস বলে দাবি করে, আমার কথাগুলি মনে থাকলে বলুন, আহলে হাদিসের প্রথম অর্থ কী ছিল? যারা চার কাজের মাধ্যমে হাদিসের চর্চায় জীবন কাটায়। এই রকম কোনো আহলে হাদিস বর্তমান দুনিয়াতে নাই, এমন কোনো আহলে হাদিস বর্তমান দুনিয়াতে নাই। সত্যিকারের আহলে হাদিস ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, সত্যিকারের আহলে হাদিস ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফ কিতাবটা যে লিখেছেন, 600,000 হাদিস তার জানা ছিল, 300,000 হাদিস তার মুখস্থ ছিল, আরো 300,000 লক্ষ হাদিস তার কাছে লিখিতভাবে সংরক্ষিত ছিল, মুখস্থ 3 হাদিস 3 লক্ষ হাদিস আর লিখিত 3 লক্ষ হাদিস, মোট 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে সহি বখার শরীফে মাত্র 6275 হাদিস লিখেছেন। সহি বখারি শরীফে অনেকগুলি হাদিস লিখেছেন না, তার কাছে যে যত হাদিস ছিল তার তুলনায় অনেক কমই লিখেছেন। তা 6 লক্ষ হাদিস যার সংরক্ষণে ছিল, তিনি ছিলেন আহলে হাদিস। 3 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, তিনি ছিলেন আহলে হাদিস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি 5 লক্ষ হাদিস বাছাই করে সার মর্ম বের করেছি 5টি হাদিস। 5 লক্ষ হাদিসের সার মর্ম 5টা হাদিস। 5টা হাদিস তিনি সার মর্ম হিসাবে বের করেছেন 6 লক্ষ হাদিস থেকে। এর মানে হলো ওনার বেশি হাদিস জানা ছিল না, না কমপক্ষে 5 লক্ষ হাদিস জানা ছিল। এইভাবে লক্ষ লক্ষ হাদিস যাদের জানা থাকত তাদেরকে আহলে হাদিস বলা হতো। এই রকম আহলে হাদিস দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে একজনও নাই। এরকম আহলে হাদিস বর্তমান দুনিয়াতে একজনও নাই। ইমাম আবু হানিফার লিখিত হাদিসের কিতাবের নাম মসনদে আবি হানিফা। ইমাম শাফির লিখিত হাদিসের কিতাবের নাম কিতাবুল উম। ইমাম মালিক রহমতুল্লাহ আলহির লিখিত হাদিসের কিতাবের নাম মুআত্তা মালিক। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির লিখিত হাদিসের কিতাবের নাম মসনদে আহমদ। 4 মজহাবের 4 ইমাম হাদিস জানতেন না, না সত্যিকারের আহলে হাদিস ছিলেন। এই রকম আহলে হাদিস বর্তমান দুনিয়াতে একজনও নাই। বর্তমানে যারা আহলে হাদিস দাবি করে, এরা লক্ষ লক্ষ হাদিস জানে, না হাদিসে যা আছে তা আমল করার দাবি করে। আমার কথা বুঝে থাকলে বলুন। এরা ওই লক্ষ লক্ষ হাদিস জানে, না হাদিসে যা আছে তা আমল করার দাবি করে। এবার বলুন, হাদিসে যা আছে তা আমল করতে পারে কোনো মুসলমান? সুতরাং এরা যে অর্থে নিজেদেরকে আহলে হাদিস বলে, এই অর্থে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না। এই সমস্ত 2 নম্বরই আহলে হাদিসরা, বুঝে থাকলে বলুন, এরা 1 নম্বর আহলে হাদিস না 2 নম্বরই আহলে হাদিস? 2 নম্বরই আহলে হাদিস। এই 2 নম্বরই আহলে হাদিসরা হাদিস আমল করার দোয়াই দিয়ে আমাদের সাধারণ মুসল্লিদের নামাজে নানা রকম ফেতনার সৃষ্টি করে। যে সমস্ত ফেতনা এরা নামাজে সৃষ্টি করে, এই সমস্ত ফেতনার 1-2টা উদাহরণ আমি হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নম্বর, নামাজের কাতারে যখন মুসল্লিরা দাঁড়ায়, নামাজের জমাতের কাতারে যখন মুসল্লিরা দাঁড়ায়, 2 পায়ের মধ্যে কি পরিমাণ ফাঁক রাখবে, এই প্রশ্নের জবাব কোনো হাদিসে নাই। 2 পায়ের মধ্যে কি পরিমাণ ফাঁক রাখবে, এই প্রশ্নের জবাব কোনো হাদিসে নাই। মানে হাদিসে, তুমি তো আহলে হাদিস, হাদিসে যা আছে তা আমল করো, তো 2 পায়ের মধ্যে তুমি যদি 1.5 হাত ফাঁক রাখো, এটাও তোমার মন গড়া। যদি 1 হাত ফাঁক রাখো, এটাও তোমার মন গড়া। যদি 1/2 হাত ফাঁক রাখো, সেটাও তোমার মন গড়া। এই লামজহাবিরা সর্বপ্রথম নামাজের কাতারে দাঁড়ায় মন গড়া মতো হাদিস মতে নয়। কথা বুঝতে পারতেছেন? বুঝে থাকলে বলুন, এরা নামাজের কাতারে হাদিস মতে দাঁড়ায় না মন গড়া মতে দাঁড়ায়? কারণ যতটুকু ফাঁকেই রাখো না কেন, 2 পায়ের মধ্যে এইটা হাদিসে নাই। 1.5 হাত ফাঁক রাখলে ওইটা হাদিসে নাই, 1 হাত ফাঁক রাখলে ওইটা, এই কথাটা হাদিসে নাই। 1 ফুট ফাতরা ফাঁক রাখলেও সেটা হাদিসে নাই, 1/2 ফুট ফাঁক রাখলেও সেটা হাদিসে নাই। সুতরাং হাদিস মতে নামাজে দাঁড়ায় না মন গড়া মতে দাঁড়ায়? তোমার তো ফাউন্ডেশনই গলত। হানাফি মাজহাবের উলামায়ে কেরাম বলেন, যেহেতু হাদিস শরীফে রসুল বলেছেন নামাজের কাতারে মিলে মিশে দাঁড়াবার জন্য, এটা হাদিসে আছে, নামাজের কাতারে মিলে মিশে দাঁড়াবার জন্য দাঁড়াবার কথা হাদিসে আছে, কাঁধে কাঁধে বরাবর করে দাঁড়াবার কথা হাদিসে আছে, পায়ে পায়ে বরাবর করে দাঁড়াবার কথা হাদিসে আছে, এবং প্রতি 2 জনের মধ্যে ফাঁক বন্ধ করে দাঁড়াবার কথা হাদিসে আছে। এখন প্রতি 2 জনের মধ্যে ফাঁক রেখে দাঁড়ালে রাসূল বলেন সেই ফাঁক শয়তান দখল করে। কাতারের মধ্যে যারা দাঁড়াবে তাদের প্রতি 2 জনের মধ্যে ফাঁক রাখলে ফাঁকটা কে দখল করে, রাসূল বলেন শয়তানে দখল করে। কাজেই শয়তানের জন্য নামাজের কাতারের মধ্যে কোনো 2 জনের মধ্যে ফাঁক রাখবা না, ফাঁক বন্ধ করে দাঁড়াও। এবার বলুন, 2 ঠ্যাং যদি দেড়াত করে সরাইয়া দাঁড়ায় তাহলে প্রতি দুইজনের মধ্যে আধাত ফাঁক থাকে না দেড়াত ফাঁক থাকে? আল্লাহ রসুল বলছিলেন শয়তানের জন্য ফাঁক রাখবা না, এরা ঠ্যাং সরাইয়া ডান ট্যাং সরাইয়া ডান পাশে একটা শয়তানের জায়গা করে, বাউ ট্যাংটা সরাইয়া বাম পাশে আর একটা শয়তানের জায়গা করে, আর দুই দুই ট্যাং সরাইয়া দুই ট্যাঙ্গের ফাঁকে আর একটা শয়তানের জায়গা করে। কথাটা পরিষ্কারভাবে বুঝুন, স্মরণ রাখুন। ডান ট্যাং সরাইয়া দিল, ডান পাশের লোকটার সাথে মিলে মিশে দাঁড়ালো না ফাঁক রেখে দাঁড়ালো? ফাঁকটা কে দখল করে? রাসূল বলেছেন বাম ট্যাংটা সরাইয়া বাম পাশের লোকের সাথে মিলে মিশে দাঁড়ালো না ফাঁক রেখে দাঁড়ালো? এখানে আরেকটা শয়তানের জায়গা হইল, দুই ট্যাং ফাঁক করলে মধ্যে আরেকটা ফাঁকের সৃষ্টি হয়, ওইখানে আরেকটা শয়তানের জায়গা হলো। যেখানে রসুল বলেছেন কাতারে একটা শয়তানেরও জায়গা রাখবা না, এখানে এক একটা লামজ হাবি তিনটা করে শয়তানকে জায়গা দিয়ে নমাজের কাতারে দাঁড়ায়। এইল মজাব না মানার ফসল, মজাব না মানার ফসল। হানাফি মজাব বলে যে যদি সাধারণ স্বাস্থ্যের মানুষ হয় তাহলে আদাত ফাঁক রেখেও ডানে বামের সাইডম্যানের সাথে মিলে মিশে দাঁড়ানো যায়, কিন্তু যদি মোটা সোটা মানুষ হয় তাহলে আদাত ফাঁক রেখেও ডানে বামের সাইডম্যানের সাথে মিলে মিশে দাঁড়ানো যায়। আর হালকা ধরনের মানুষ হইলে আদাত ফাঁক রাখা লাগে না, চার আঙ্গুল ফাঁক রেখেও দুই সাইডম্যানের সাথে মিলে মিশে দাঁড়ানো যায়। এই জন্য হানাফি মজাব সিদ্ধান্ত দিয়েছে যে নামাজের কাতারে যে দাঁড়াবেন দুই পায়ের মধ্যে কি পরিমাণ ফাঁক রাখবেন, যেহেতু হাদিসে নাই এই জন্য যেই কথা হাদিসে নাই সেই কথা রুগীর ইচ্ছা মতো আর ডাক্তারের প্রেসক্রিপশন মতো। এই হানাফি নামক প্রেসক্রিপশনে উল্লেখ আছে যে নামাজের কাতারে যে তোমরা দাঁড়াইবা কমপক্ষে চার আঙ্গুল ফাঁক রাখবা দুই পায়ের মধ্যে, আর বেশির থেকে বেশি আধাত ফাঁক রাখবা দুই পায়ের মধ্যে। তাহলে আমার ডাক্তারের প্রেসক্রিপশন মতো আমি যদি নামাজ পড়ি, সরকার প্রশ্ন করলে জবাব দেব আমার মন গড়া মতো নামাজ পড়িনি, ইমাম সাহেবের ব্যাখ্যা মতো নামাজ পড়েছি। কিন্তু যারা মন গড়া মতে দাঁড়ায় এরা আল্লাহর কাছে জবাব দিতে পারবে না, কার ব্যাখ্যা মতো ঠ্যাং সরাইলা? গেল নামাজে দাঁড়ানির ব্যাপার। এবার আসুন হাত উঠাবার ব্যাপার। কোনো কোনো হাদিসে আছে নামাজের নিয়ত করার সময় হাত উঠাবার কথা, কোনো কোনো হাদিসে আছে রুকুতে যাওয়ার সময় হাত উঠাবার কথা, কোনো কোনো হাদিসে আছে রুকুত থেকে উঠার সময় হাত উঠাবার কথা, কোনো কোনো হাদিসে আছে সেজদায় যাওয়ার সময় হাত উঠাবার কথা, কোনো কোনো হাদিসে আছে সেজদার থেকে উঠার সময় হাত উঠাবার কথা। বুঝে থাকতে বলুন, হাত উঠাবার কথা এক জায়গায় না অনেক জায়গায়? সবগুলি কথা হাদিসে আছে। লামজাবিরা রুকুতে যাওয়া আসার সময় হাত উঠায় কিন্তু সেজদায় যাওয়া আসার সময় হাত উঠায় না। গভীরভাবে লক্ষ্য করে দেখবেন, লামজাবিরা রুকুতে যাওয়ার সময় রুকুত থেকে উঠার সময় হাত উঠায় কিন্তু সেজদায় যাওয়ার সময় সেজদার থেকে উঠার সময় হাত উঠায় না। তুমি না বলে হাদিসে যা আছে তা আমল করো, রুকুটা হাদিস মতে করলা সেজদাটা হাদিস মতে করলা না কেন? তোমরা যে কারণে সেজদার বেলায় হাত উঠাবার হাদিস আমল করো না, আমরা একই কারণে রুকুতে যাওয়া আসার সময় হাদিস মতো আমল করি না। আমাদের হাদিস মতো আমল না করার ব্যবস্থা আছে, আমরা হাদিসে যা আছে তা আমল করি না, আমরা সুন্নতে যা আছে তা আমল করি। তোমাদের যেহেতু সুন্নত নাই, তোমাদের শুধু হাদিস আছে, কাজে হাদিসে যা আছে তাই আমল করতে হবে। তোমরা যেমনভাবে রুকুতে যাইতে হাত উঠাও সেজদায় যাইতেও হাত উঠাইতে হবে, তোমরা যেভাবে রুকুত থেকে দাঁড়াবার সময় হাত উঠাও সেজদার থেকে বসার সময় হাত উঠাতে হবে। যদি উঠাও না তাহলে তোমার নামাজ হাদিস মতে হইল না। বলুন, মুসলমান হাদিস মতে নামাজ পড়বে না সুন্নত মতে নামাজ পড়বে? গেল হাত উঠাবার ব্যাপার। এবার আসুন হাত বাঁধার ব্যাপার। নাভির নিচে হাত বাঁধার কথা বহু সহি হাদিস আছে। সিনায় হাত বাঁধার কথা, আজানটা শেষ হোক, লবণ দেন, লবণ দিচ্ছি। মোহতরম হাজিরিন, আপনাদেরকে যাদের উজু নাই তাদের উজুর জন্য ঘোষণা দিয়ে সময় দেওয়া হবে, সবাইকে জমাতে সামিল হওয়ার ব্যবস্থা দেওয়া হবে। এই জন্য উজু এবং নামাজের জমাতের জন্য অস্থির হওয়ার কারণ নাই। এর আগে কয়েক মিনিটে আমি আমার আপাতত এই বৎসরকার আলোচনা সংক্ষেপে শেষ করার চেষ্টা করব, আর অসমাপ্ত আলোচনা যদি আপনারা মনে করেন, এমন সম্মেলন প্রতি বৎসরে একবার হওয়া দরকার, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে পরবর্তী বৎসরগুলিতে আমি আমার অসমাপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব। সিনায় হাত বাঁধার কথা নামাজে কোনো সহি হাদিসে নাই, ইয়াদ রাখুন, স্মরণ রাখুন, নামাজে সিনায় হাত বাঁধার কথা কোনো সহি হাদিসে নাই। নাবির নিচে হাত বাঁধার কথা বহু সহি হাদিস আছে। কাজী ইলামা জাবিরাদা বলে, আমরা সহি হাদিস মানি আর কোনো হাদিস মানি না, সত্য কথা না মিথ্যা, জ্বলন্ত প্রমাণ। নামাজে হাত বাঁধার বেলায় সহি হাদিসে আমল করে না, যে হাদিস সহি নয় সেই হাদিস মতো আমল করে। বুঝে থাকলে বলুন, লামা জাবিরা সহি হাদিস মতো আমল করে না সহি নয় হাদিস মতো আমল করে? গেল হাত বাঁধার ব্যাপার। এরপরে আসুন, ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় মুক্তাদি যারা হয় তাদের জন্য সুরাতুল ফাতেহা পড়ার ব্যাপার, আলোচনাটা অনেক লম্বা। আমরা যারা হানাফি মাজাবের ব্যাখ্যা মতো নামাজ পড়ি, হানাফি মাজাবের ব্যাখ্যা মতে কোরআন হাদিসের ব্যাখ্যা চারভাবে হয়, বিধান সংক্রান্ত আয়াত এবং হাদিসগুলির ব্যাখ্যা চারভাবে হয়। শাফি, ইমাম শাফির ব্যাখ্যা, ইমাম মালিকের ব্যাখ্যা, ইমাম আহমদ বিন হাম্বলের ব্যাখ্যা, ইমাম আবু হানিফার ব্যাখ্যা। সালাসাতা কুরু সংক্রান্ত আয়াত, যে আয়াতে তালাকপ্রাপ্ত নারী তিন কুরু সময় অপেক্ষা করে ভিন্ন স্বামী গ্রহণ করবে, ই আয়াতে আবু হানিফার ব্যাখ্যা একরকম, শাফির ব্যাখ্যা আরেক রকম। আবু হানিফার ব্যাখ্যা মতো তিন অপবিত্রতা পার হলে বিয়ে করবে, ইমাম শাফির ব্যাখ্যা মতো তিন পবিত্রতা পার হলে বিয়ে করবে। যে বলে মজাব মানি না তার জন্য এই আয়াত আমল করার কোনো উপায় বাকি নাই। সুতরাং মজহাব শব্দের অর্থ পথ। কিসের পথ? কোরআন হাদিস আমল করার পথ। যে মজাব মানে না তার কোরআন হাদিস আমল করার কোনো পথ নাই, যার কোরআন হাদিস আমল করার পথ নাই তার জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। পবিত্র কোরআনের একটি আয়াত আল্লাহ শুধু নামাজে কোরআন তেলাওয়াত করার ব্যাপারে নাজিল করেছেন। কোথায় কোরআন তেলাওয়াতের ব্যাপারে নাজিল করেছেন? নামাজে। আপনারা যারা হানাফি মাজহাবের ব্যাখ্যা মতো নামাজ পড়েন, আপনারা ইমামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়া অবস্থায় সুরাতুল ফাতিহা পড়েন না চুপ থাকেন? আপনাদেরকে লামা জাবিরা বলে, তোমরা হাদিস বিরোধী নামাজ পড়ো, হাদিসে আছে সুরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয় না। এই হাদিস উল্লেখ করে বলে আপনারা হাদিস বিরোধী নামাজ পড়েন। এরা একটা হাদিস উল্লেখ করে আরো তিনটা হাদিস গোপন রেখেছে। এক হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন সুরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয় না, আর এক হাদিসে রাসূল বলেছেন সুরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয়, পরিপূর্ণ হয় না। সুতরাং হয় না কথার ব্যাখ্যাও হাদিসে উল্লেখ আছে, পরিপূর্ণ হয় না। তাহলে সমূলেই হয় না, না পরিপূর্ণ হয় না? পরিপূর্ণ হয় না। এর মানে হলো সুরাতুল ফাতিহা না পড়লে নামাজের ওয়াজিব আদায় হয় না। আর এক হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমামে লাহু কারাতুন, কিন্তু যেই ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়বে। তাইলে নামাজ পরিপূর্ণ হয় না, এটা মুক্তাদির জন্য না ইমামের জন্য। ইমামের জন্য প্রযোজ্য হাদিসটা মুক্তাদির বেলায় জড়িত করে দেয়, এটা কি আহলে হাদিসের কাম না শয়তানি? নবীর হাদিস নিয়ে জালিয়াতি, যে হাদিসটা রসুল ইমামের জন্য বলেছেন, ইমাম যদি সুরাতুল ফাতিহা পড়ে না তার নামাজ পরিপূর্ণ হয় না। মুক্তাদির ব্যাপারে রসুল বলেছেন তোমার জন্য সূরা কেরাত নয়, সূরা কেরাত ইমামের জন্য। তাইলে সুরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয় না বা পরিপূর্ণ হয় না, হাদিসটা মুক্তাদিদের বেলায় বলেছেন রসুল না ইমামদের বেলায় বলেছেন? তাহলে ইমামদের বেলায় যে হাদিস বলেছেন সেই হাদিস যদি হাদিসটা যদি মুক্তাদির বেলায় ফিট করার অপচেষ্টা করে, এটা হাদিস মানা না হাদিস নিয়ে জালিয়াতি? এছাড়া আপনারা যেহেতু এই ব্যাখ্যা মতো মুক্তাদি অবস্থায় যখন সুরাতুল ফাতিহা পড়েন না, তখন এই অপব্যাখ্যা করে বলে আপনারা হাদিস মতে নামাজ পড়েন না, আপনারা তাদেরকে বলে দিবেন আমরা হাদিস মতে নামাজ পড়ি কিনা সেটা পরে দেখা যাবে, তোমরা কোরআন মতে নামাজ পড়ো না। কোরআনে আল্লাহ বলেছেন ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলেন নামাজে যখন কোরআন পড়া হয়, কে পড়ে? মুক্তাদি না ইমাম। নামাজে যখন ইমামের মুক্তাদির পক্ষ থেকে ইমাম কেরাত পড়ে, তখন তোমরা বলতে ইমাম সাহেব না মুক্তাদিরা, তখন তোমরা মনোযোগে শুনো এবং আনসিতু চুপ থাকো। বলুন আল্লাহ কোরআনে কি বলেছেন, ইমাম যখন কোরআন পড়ে মুক্তাদিরাও পড়বে না চুপ থাকবে? সুতরাং লামজাবিরা যে ইমামের পিছে পড়ার সময় সুরাতুল ফাতিহা পড়ে, আল্লাহ বলেন চুপ থাকো, সে চুপ থাকে না। কি বিরোধী নামাজ? কোরআন বিরোধী নামাজ। আহলে হাদিস ওইলে যদি কোরআন বিরোধী হতে হয়, এমন আহলে হাদিস কোন মুসলমান হতে পারে না। মুসলমান আহলে হাদিস হবে না আহলে সুন্নাত হবে? এইটা ছিল আমার মূল আলোচনা। কথাগুলি বুঝে থাকতে বলুন, মুসলমান আহলে হাদিস হয় না আহলে সুন্নাত হয়? এরপরে আসুন আমিন বলার ব্যাপার। লামাজাবিরা আমিন জুড়ে বলে, আর আমরা আমিন আসতে বলি। হাদিসে কোনো হাদিসে আমিন জুড়ে বলার কথাও আছে, কোনো হাদিসে আমিন আসতে বলার কথাও আছে। তোমরা যারা আমিন জুড়ে বলো, আসতে বলার হাদিস আমল করলো না বাদ পড়লো? তোমরা না বলে হাদিসে যা আছে তা আমল করো, তাহলে জুড়ে জুড়ে আমিন বলার হাদিস আমল করলা, আসতে আমল বলার হাদিস লাগে না? যেহেতু আমিন জুড়ে বলারও হাদিস আছে, আসতে বলারও হাদিস আছে, একটা হাদিস আমল করলে আর একটা হাদিস আমল হয় না বাদ পড়ে? মুসলমান হয়ে থাকলে আবার হাদিসের যা আছে তা আমল করে আহলে হাদিস হবে কিভাবে? এই জন্য আমিন জুড়ে বলার যত হাদিস আছে এর মধ্যে মাত্র একটা হাদিস সহি, আমিন জুড়ে বলার যত হাদিস আছে এর মধ্যে মাত্র একটা হাদিস সহি, সেই সহি হাদিসটা আমি আপনাদেরকে, হাদিসের মর্মটা আপনাদেরকে শোনাই। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে রাসুল আমাকে সাথে নিয়ে একা একা একটানা 20 দিন নামাজ পড়েছেন, রাসুল ইমামতি করেছেন আগে গিয়ে, আর রাসুলের পাশে পিছনের কাতারে, রাসুলের বরাবর পিছে সামনের কাতারে আমাকে দাঁড় করিয়েছেন যেন আমি রাসুলের নামাজ দেখে নিজে নামাজ শিখতে পারি। ওয়াইল নামের সাহাবি বলেন আমি ইসলাম গ্রহণ করার পর থেকে রাসুল আমাকে সাথে নিয়ে একটানা 20 দিন নামাজ পড়েছেন, রাসুলের নামাজ দেখে দেখে আমার নিজের নামাজ শিখার জন্য। কতদিন সাথে নিয়ে নামাজ পড়েছেন? তিনি বলেন এই 20 দিনের মধ্যে তিনটা নামাজে রাসুল আমিন জুড়ে বলেছেন। এই আমিন জুড়ে বলার সহি হাদিস, এই হাদিসটা ছাড়া আমিন জুড়ে বলার আর কোনো সহি হাদিস নাই। এই আমিন জুড়ে বলার সহি হাদিস, ওয়াইল বলেন এই 20 দিনের মধ্যে তিনটা নামাজে রাসুল আমিন জুড়ে বলেছেন, আর বাকি সবগুলি নামাজে রাসুল আমিন আসতে বলেছেন। তাইলে একই হাদিসে পাওয়া গেল রাসুল আমিন জুড়েও বলেছেন আসতেও বলেছেন। বুঝে থাকলে বলুন 20 দিনের মধ্যে রাসুল আমিন জুড়ে বলেছেন কতটা নামাজে? আর বাদ বাকি সমস্ত নামাজে আসতে বলেছেন। রাসুলের কাছ থেকে যে সাহাবি আমিন বলা শিখলেন, তিনি বলেন তিনটা নামাজে রাসুল আমিন জুড়ে বলে আমাকে শিক্ষা দিয়েছেন আমিন বলতে হয়, আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমিন জুড়ে বলেছেন, আর বাকি সবগুলি নামাজেই রাসুল আমিন আসতে বলেছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে। সব নামাজেই রাসুল আমিন আসতে বলেছেন, আসতে বলা সুন্নত, তিন নামাজে জুড়ে বলেছেন সুন্নত হওয়ার কারণে, না আরেকজন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। জুড়ে বলার কথাটা হাদিসে আছে কিন্তু সুন্নত নয়, আসতে বলা সুন্নত। বুঝলেন, হাদিসে আর সুন্নতে বেশ কম, জুড়ে বলা আমিন জুড়ে বলার হাদিস আছে কিন্তু এটা সুন্নত নয়, আমিন আসতে বলার যে হাদিস আছে সেটা হলো সুন্নত। ওয়াইল বলেন রাসূল সবগুলি নামাজে আমিন আসতে বলেছেন সুন্নত হওয়ার কারণে, আর তিনটি নামাজে আমিন জুড়ে বলেছেন আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আপনারা বলতে পারেন রাসুল যে ওয়াইলকে শিক্ষা দেওয়ার জন্য তিনটি নামাজে আমিন আসতে বলেছেন, এটা কি রাসুল না জায়েজ পদ্ধতিতে বলেছেন? না জায়েজ পদ্ধতিতে। তাহলে প্রমাণ হলো কমপক্ষে যে আমিন জুড়ে বলাও জায়েজ, আসতে বলা সুন্নত জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত জুড়ে বলা জায়েজ, এখন যদি কোনো লামাজহাবি বলে যে আমরা সুন্নতটা আমল করব না, জায়েজটা আমল করব, আমার কোনো বাধা নাই। কোনো কোনো হাদিসে বিবি নিয়ে জীবনযাপন করার কথা আছে, কোনো কোনো হাদিসে বিবিকে তালাক দেওয়ার কথা আছে। বলুন, বিবি তালাক দেওয়ার হাদিস আছে কি নাই? বিবি নিয়ে জীবনযাপন করার হাদিস আছে কি নাই? তালাক দিলে জীবনযাপন হয় না, জীবনযাপন করলে তালাক দেওয়া হয় না, হাদিস দুইটা মানার কোনো পথ নাই। বাধ্য হইয়া বলতে হবে বিবি নিয়ে জীবনযাপন করার হাদিসটা সুন্নত শিক্ষা দেওয়ার জন্য, আর তালাক দেওয়ার হাদিসটা জায়েজ বুঝাবার জন্য। আমিন বলার বেলায় যারা সুন্নত বাদ দিয়া জায়েজটা পালন করবা, বউয়ের বেলায় সুন্নত বাদ দিয়া জায়েজ পালন করো। আগে গড় গিয়া বউ তালাক দেও জায়েজ আছে, পরে মসজিদ আইয়া আমিন জুড়ে কও জায়েজ আছে। আর গড় গিয়া যদি বউ তালাক দেও না সুন্নত আমলের জন্য, তে মসজিদে এসে আমিন আসতে বলো সুন্নত পালনের জন্য। বুঝে থাকতে বলুন, মুসলমান আহলে হাদিস হয় না আহলে সুন্নত হয়? আজকের মতো আমার কথা এই পর্যন্ত শেষ করলাম, বাকি কথা ইনশাল্লাহ যদি স্মরণ থাকে আগামী বছর সম্মেলন হয় আপনাদেরকে বলার চেষ্টা করব। 8-9 আগামী ফেব্রুয়ারি।